জন্মান্তর যাকে ভুলিয়েছে খুব মায়া পোড়ানোর শর্তে, অতীত তাকে ভোলায়নি যেন, জানান দিয়েছে সে অস্তিত্বহীন মর্তে। জন্মান্তর এক বহু চর্চিত একটি বিষয়। জন্মান্তরের অস্তিত্ব আদৌ এই একুশ শতকের মানব সভ্যতা কোনোদিনও জিজ্ঞাসা চিহ্নের কাঠগড়া থেকে মুক্তি দিতে পারবে কিনা তাও অনেক বড় আলোচ্য বিষয়। কখনো ভৌতিক রহস্যের ও কাল্পনিক ধোঁয়াশার মায়াজালে জড়িয়ে সাজিয়ে তুলেছেন বহু লেখক লেখিকা তাদের সৃষ্টিকে। এই অভিনব সৃষ্টির সন্ধান মানুষের চির প্রবৃত্তি, আর মানুষের এই প্রবৃত্তিকে সামনে রেখেই গল্পাসুর আপনাদের কাছে সেই অভিনব সৃষ্টিগুলোকে পৌঁছে দিতে চায় গল্প পাঠের মাধ্যমে। আমাদের আজকের গল্প এই বহু চর্চিত বিষয় জন্মান্তর, এবং এর প্রেক্ষাপটে লেখা মোহিনী ভিলা। জন্মান্তরের ভালোবাসা ও প্রতিশ্রুতির সংমিশ্রণে এই অসাধারণ গল্পটি লিখেছেন লেখিকা মুস্কান ডালিয়া। আজকের গল্পের সূত্রধর পূজা। সমগ্র গল্প পাঠে আছে পিনাকি, এবং অন্যান্য চরিত্রে আছে দেবদীপ, ঈশিতা, জয়, নবনীতা এবং সায়নদীপ। গল্পের পোস্টার ডিজাইন করেছে সৌম্যদীপ। সমগ্র গল্প পরিচালনায় শিউলি ও রাকিব। শুরু হচ্ছে মুস্কান ডালিয়ার মোহিনী ভিলা। ঘরে ঢুকেই মধুমিতাকে জড়িয়ে নিল অনির্বাণ। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মধু, একটা দারুণ ঘর পেয়েছি। আরে খড় কেন, বাড়ি বলো। বাড়ির দোতলা থেকে গঙ্গা দেখা যায়, নিরিবিলি পরিবেশ। তোমার লেখালেখির জন্য না একদম পারফেক্ট। তবে একটু বদনাম আছে জানো, বাড়িটা নাকি ভুতুড়ে। হেসে ফেলল মধুমিতা, বলল, অনি তুমিও না, আজকের দিনে কেউ ভূতে বিশ্বাস করে? চলো আমরা আজ বিকেলেই দেখে আসি বাড়িটা। বাড়ি দেখে তো অভিভূত দুজনেই। ছেলেটি ঠিকই বলেছিল, এমন ঘর আর কোথাও পাওয়া যাবে না। একটা সুন্দর ধরনের দোতলা বাড়ি। বাড়িটা গোলাকার ধরনের। বাড়ির সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গা, সেখানে এখন আগাছা জঙ্গলে পরিপূর্ণ, কিন্তু মধুমিতার হাতের ছোঁয়া লাগলে তা উদ্যান হয়ে উঠবে এটা জানে অনির্বাণ। বিকাশ নামের ছেলেটি বলল, গত এক বছর ধরে বাড়িটা এভাবেই পরিত্যক্ত। বছর তিনেক আগে এই বাড়িটি করিয়েছিলেন সুখরঞ্জন সান্যাল নামে এক ভদ্রলোক। ওনার স্ত্রী মারা যান এই বছর কয়েক আগেই। তো মেয়ের বিয়ে হয়ে তো ক্যানাডায় সেটেলড। ছেলে দীপরঞ্জন হঠাৎ করে একদিন এখানেই এই দোতলার একটা ঘরে আত্মহত্যা করে। ছেলেটি খুব ভালো ছবি আঁকত। একাকী সুখরঞ্জন তাই মেয়ের কাছেই চলে যান। এ বাড়ি ওই যা হয় আর কি, পরিত্যক্ত হয়ে এতদিন পড়েছিল, বা বলতে পারেন পড়ে আছে। তা অনেকেই এই বাড়িতে ভাড়া নিতে এসেছে, কিন্তু এসেও আবার ফিরেও গেছে। এ বাড়িতে ভূত আছে বলে সবাই ভয় পায়। কিন্তু বিশ্বাস করুন, আমি কেয়ারটেকার হিসেবে এখানেই তো থাকি, আমার কিন্তু কই কিছু মনে হয় না। তবে দোতলার ওই ঘরটা বন্ধই রেখেছি, চাইলে আপনারা খুলে নিতে পারেন। তবে কি জানেন, ওটা যদি না খোলেন তাহলেই ভালো হয়। হ্যাঁ, আসলে ওই ঘর থেকে কিছু শব্দ ওই মাঝে মাঝেই ভেসে আসে। আমি আগে একটু আধটু ভয় পেতাম, তবে এখন আর পাই না, কারণ কোনো ক্ষতি হয়নি আজ অবধি। হ্যাঁ, আমরা কালকেই চলে আসব। পরের দিনই চলে আসে ওরা। কেয়ারটেকার বিকাশকে দিয়ে কয়েকটি লোক লাগিয়ে পুরো বাড়ি ঝকঝকে করে নেয় মধুমিতা। চার দিন লেগে যায় সব কিছু ঠিকঠাক করতে। আগামী কাল থেকে অফিসে বেরোতে হবে মধু, তোমার কোনো অসুবিধা হবে না তো? আরে না না, তুমি কিচ্ছু চিন্তা করো না। প্রথম চার দিন কিছুই মনে হয়নি ওদের। রাতে একটু গা ছমছম করলেও ভয়ের কিছু ঘটেনি, তাই ওরাও নিশ্চিন্ত মনে হেসেছে, যত সব ভয়। অনেক কষ্টে একটা কাজের মেয়ে ঠিক করেছে মধুমিতা, তবে সে বাড়ির কাজ করে দুপুরেই চলে যাবে, অনি ফিরবে রাত আটটায়, ততক্ষণ ঠিক ম্যানেজ করে নেবে মধু। বাড়িতে কালা টিভি মোবাইল আর কি চাই? নির্জনতা বরং ভালোই মধুর লেখালেখির জন্য। দুপুর একটা বাজতেই চলে গেছে কাজের মেয়ে কলমি, বারবার সাবধান করে গেছে, দোতলার ওই ঘরে শুয়ো নি গো দিদিমণি, ও ওটা না ভালো না গো। বেশ, যাব না, ওটা বন্ধই থাকবে, তুমি যাও। চলে যায় কলমি, দরজা বন্ধ করে ঘরে এসে বসে মধুমিতা। আজকাল ডায়েরিতে আর লিখতে ভালো লাগে না, তাই মোবাইলে নোটপ্যাড খুলে লিখতে শুরু করল সে। কদিন ধরেই একটা উপন্যাসের প্লট ঘুরছে মাথায়, আজ শুরু করে দিল মনের আনন্দে। কতক্ষণ বিভোর ছিল জানে না, তবে খেয়াল হতেই বুঝল শীতের সন্ধে নেমেছে ঝুপ করে। উঠে সুইচে হাত দিতেই আলোকিত হলো আবছা আঁধার। চা বানিয়ে নিয়ে আয়েশ করে সোফায় বসল মধুমিতা। হঠাৎ করেই চোখে পড়ল সামনের দেওয়ালে একটা ছবি আটকানো। এটা কি আগে ছিল? খেয়াল করিনি তো। ছবিটা কাপড় দিয়ে ঢাকা ছিল বলে কি বুঝতে পারিনি? কাপড়টা সরে গেছে বলে কি দেখা যাচ্ছে? একটা নারী, তার বাকি মুখটা কাপড়ে ঢাকা, আর চোখ দুটো ভীষণ মায়াবী, ভীষণ চেনা। কার চোখ, কার ছবি? কেমন যেন ভাবনায় পড়ল মধু। যাক, ওসব থাক, ছবি তো, দরকার হলে সরিয়ে দেব না হয়। কিন্তু এত চেনা কেন চোখ দুটো? এরই মধ্যে বেজে উঠল কলিং বেল। অনি এসেই জড়িয়ে ধরে মধুকে, বলে, ভয় পাওনি তো সোনা? দূর, কিসের ভয়? কিচ্ছু হয়নি আমার, চলো ভেতরে চলো। দরজা বন্ধ করে ওরা এসে বসল সোফায়। রাতে খেতে বসে হঠাৎ সেই ছবির দিকে চোখ পড়ে অনির। আরে বাহ মধু, এই ছবিটা কবে তুললে? তোমার চোখ জোড়া না সত্যি সত্যি প্রেমে পড়ার মতো। আমি আমি কবে তুললাম? এই ছবিটা তো এখানেই ছিল জানো, আমিও না আজকেই দেখলাম, চোখ দুটো ভীষণ চেনা চেনা। অনি ছবিটা নামিয়ে আনে, হুবহু মধুর চোখ, তাই মধুর এত চেনা লাগছিল। কিন্তু ও ভাবতেও পারছে না এত মিল কেন চোখ দুটোয়। এটা কি ওকে দেখে কেউ এঁকেছে, নাকি অন্য কারো চোখের সাথেই ওর এত মিল? ভাবতে থাকে মধুমিতা। ছবিটা দেখার পর মধুমিতার অস্বস্তি কেমন যেন বেড়ে গেল। অনিকে বলল, ওটা ওটা সরিয়ে রাখো অনি। সরাল না অনি, বলল, দূর পাগলি, ওটা শুধু একটা ছবিই তো, ওতে কি আর হবে, ওটা ওখানেই থাক। নির্বিঘ্নে কেটে গেল আরো একটা সপ্তাহ। ঘটনাটি আসলে শুরু হলো সেই দুপুর বেলা, ডিসেম্বরের শীতের দুপুর, বেশ ঠান্ডা ভাব বাতাসে। শীতের খাওয়ার পর নরম ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে নিতেই তন্দ্রা নেমে এসেছিল মধুর দু চোখ জুড়ে। ঘুমের মাঝেই শুনতে পেল সারা বাড়ির নির্জনতা ভেদ করে একটা পিয়ানোর সুর ভেসে আসছে, খুব মন কেমন করা সুর, অনেকটা সানাইয়ের মতো। সুরটা যেন ঠিক সুর নয়, যেন কারো বিরহ বেদনা আছড়ে আছড়ে পড়ছে ঘরের প্রতিটা কোণে কোণে, দেওয়ালে দেওয়ালে। সুরটা যেন চুম্বকের মতো টানছে মধুকে। সেই জাদুময় সুর টেনে নিয়ে গিয়ে মধুকে দাঁড় করালো সেই বন্ধ ঘরের সামনে। নিজের অজান্তেই হাতলে হাত রাখল সে। হঠাৎ করেই বেজে উঠল ফোনের রিংটোন। এক ঝটকায় সম্বিত ফিরল মধুমিতার। ঘুম ভাঙতেই সুরটাও থেমে গেছে নিজের থেকেই, তবুও যেন সেই বিরহী সুর অনুরণন তুলছে কর্ণকুহর ভেদ করে। ধর্মর করে উঠে বসে ফোনটা রিসিভ করলো মধুমিতা। ফোন করেছে অনির্বাণ। মধু, আরে কোথায় তুমি? বাড়ি ফিরেছি আমি, বাইরে দাঁড়িয়ে আছি, দরজাটা খোলো। অনি বাড়ি ফিরেছে। হঠাৎ করেই মনে হয়েছে আজ মধুমিতাকে নিয়ে একটু বেড়াতে বেরোবে। অফিসে কাজও কম, তাই ছুটি নিয়ে চলে এসেছে। অনেকক্ষণ ধরে বেল বাজাতেও কেউ দরজা খুলছে না দেখে বাধ্য হয়ে ফোনে রিং করেছে। অনির গলায় উদ্বেগ। ছুটে গিয়ে দরজা খুলল মধুমিতা, বলল, কই, আমি তো বেলের শব্দ শুনিনি। কি বলছো মধু, 10 মিনিট ধরে বেল বাজাচ্ছি, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? শরীর ঠিক আছে তো? জানি না গো, আমি তো একটা সুন্দর সুর শুনতে পাচ্ছিলাম। যাক, ওসব বাদ দাও। দুটো সিনেমার টিকিট দেখাতেই আনন্দে অনির গলা জড়িয়ে ধরল মধু। অনি বলল, চটপট রেডি হয়ে নাও। অনেক কষ্টে এই মুভির টিকিট পেয়েছি, রাতে একেবারে ডিনার করেই ফিরবো। আর শোনো না, ব্ল্যাক গাউনটা পরবে মধু, তোমাকে না ওটাতে দারুণ লাগে। মধুমিতা হেসে ফেলে বলল, না পরবো না, ওটা বাড়ি ফিরে রাতের বেলা পরব। তোমার সুন্দর বউটাকে বাইরের লোক কেন দেখবে শুনে? একটা হালকা হলুদ সালোয়ার পরে অল্প সাজেই বেরিয়ে এলো মোহমোহী মধুমিতা। দরজা দেওয়ার সময় হঠাৎ একটা ভীষণ জোরে কাঁচ ভাঙার শব্দ হতে ওরা চমকে পিছন ফিরে দেখল, ওই মায়াবী চোখের ছবিটা আচমকা নিচে পড়ে গেছে, সাথে ওই ফ্রেমের কাঁচগুলো ভেঙে চুর চুর হয়ে ছড়িয়ে পড়েছে ঘর ময়। আরে ও কিচ্ছু নয়, পুরনো বাড়ি পেরে কালগা হয়ে ছবিটা পড়ে গেছে, ছাড়ো এসে দেখব। বলেই মধুর হাত ধরে বেরিয়ে এলো অনির্বাণ। হরর মুভি বরাবরই প্রিয় মধুমিতার, কিন্তু আজ কেমন যেন মনটা বিষণ্ন। অনির ডাকে সাড়া না পাওয়া, অদ্ভুত স্বপ্ন দেখা, এসব কি কোনো অশুভ ঘটনার ইঙ্গিত? ভাবতে লাগল মধুমিতা। সারাটা সময় অনির্বাণের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করেছিল মধু, কিছুই দেখেনি। কেমন যেন একটা ঘোরের মধ্যে কেটেছে। মুভি শেষে রেস্টুরেন্টে ঢুকল ওরা। সেখানে একটা কেবিনে বসলো মুখোমুখি, হালকা একটা মিউজিক চলছিল। হঠাৎ করেই যেন বদলে গেল পরিবেশ, সাথে মিউজিকটাও। তার বদলে শুরু হলো সেই অপার্থিব সুর, অদ্ভুত বিরহ যেন ছেয়ে আছে সেই সুরে। চারপাশটা যেন ভীষণ শীতল আর ভারী হয়ে উঠেছে। কানের পাশে কার যেন ফিস ফিস শব্দে আকুল ডাক। ভয়ে চিৎকার করে দুহাতে কান বন্ধ করে নিল মধুমিতা। অনি চমকে উঠে বলল, কি হয়েছে সোনা, ভয় পেয়েছ? মিউজিকটা ভালো লাগছে না, শরীর খারাপ নাকি? সম্বিত ফিরে দুহাত কান থেকে সরাতেই মধু শুনল সেই আগের সুরই বাজছে, খুব সুন্দর আর মোলায়েম একটা সুর। তাহলে এক্ষুনি কি হলো ওর সাথে? তবে কি ও ঘুমিয়ে পড়েছিল? আজকাল কেন এত ঘুম পায়? ভালো করে খেতেও পারল না মধু। মন পড়ে আছে দেওয়াল থেকে ভেঙে পড়া সেই মায়াবী ছবির দিকে। সে রাতটা ভালোই কেটে গেল। অনির বুকে মুখ ডুবিয়ে খুব সহজেই ঘুমিয়ে গেল মধুমিতা। অনিও কিছুক্ষণ পর তলিয়ে গেল ঘুমের দেশে। সকালটাও হলো খুব সুন্দরভাবে, বাতাসে হিমের পরশ, কাঁচের জানলার ওপারে শিশিরের আলপনা মুগ্ধতা বয়ে আনলো যেন। দুকাপ কফি বানিয়ে সোফায় নিয়ে বসতেই হাজির কলমি বলল, দিদি অনি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে গো। হেসে ফেলল মধু, বলল, কলমি তোমাকে ফুলের চারা আনতে বলেছিলাম, এনেছ? হ্যাঁ গো দিদি অনি, এনেছি। আনবো নি কেন, কি ভালো ভালো ফুলের চারা, দেখো দেখো। হ্যাঁ রাখো, বিকেলে সব বসাবো। তুমি একটু ভাতটা বসিয়ে দাও, আমি তাড়াতাড়ি রান্না করে দুপুরটার লেখায় বসবো, অনেক লেখা বাকি পড়ে আছে। আর হ্যাঁ, তুমি তো খুব ভালো শুক্তো রাঁধতে পারো শুনেছি, আজ একটু তোমার দাদাবাবুকে করে খাওয়া, বুঝলে? এক গাল হেসে রান্নাঘরে চলে গেল কলমি। মধু চেঁচিয়ে বলল, কফিটা আগে খেয়ে নাও কলমি। কফি খেতে খেতে আবার চোখ পড়ল ফটোর দিকে। কাঁচের ফ্রেম ভেঙে গিয়ে ছবিটা যেন আরো স্পষ্ট। ওই চোখের দিকে যেন তাকানো যায় না, ঝিমঝিম করে ওঠে মাথা। অনির অফিস যাওয়ার পর দ্রুত হাতে রান্না সারে মধুমিতা। আজ উপন্যাসের 17 নম্বর পর্বটা শেষ করতেই হবে, বন্ধুরা ইনবক্সে মেসেজ করেই চলেছে। কিছুক্ষণ লিখে জানলার বাইরে তাকিয়ে দেখল সারাদিনের মৃদু রোদটুকু পড়ে এসেছে। শীতের বেলা, সন্ধে নামবে একটু পরেই, আর দেরি করল না মধু। ফুলের চারাগুলো মাটিতে বসাতে লাগলো মন দিয়ে। হঠাৎ করেই ঘাড়ের কাছে যেন উষ্ণ নিঃশ্বাস অনুভব করে চমকে উঠল মধু। না, কেউ কোথাও নেই, তবুও তাড়াতাড়ি হাতের কাজ শেষ করা দরকার। পরস্পর গাছ বসাতে লাগলো দ্রুত হাতে। আধার যেন আজ একটু দ্রুতই হচ্ছে। শেষ গাছটি পোঁতার সময় হঠাৎ করেই মনে হলো একটা ঠং করে শব্দ হলো। একটু খুঁড়তেই বেরিয়ে এলো একটা নেম প্লেট, তাতে বড় বড় করে লেখা আছে মোহিনী ভিলা। আর কি আশ্চর্য, সেই নেম প্লেটের পাশে হুবহু একটা ছবি, সেটা আর কেউ নয়, মধুমিতা। ওটা হাতে নেওয়া মাত্রই কে যেন খুব কাছ থেকে ডেকে উঠল, ভীষণ ভয়ে নেম প্লেটটা হাত থেকে ফেলে দিল মধুমিতা। মনে হলো বিকেলের আলো যেন ঝুপ করেই নিভে গেছে, অন্ধকার হয়েছে চারপাশে। মধুর পা দুটো যেন আটকে আছে মাটিতে। হঠাৎ করেই প্রবল ঝড়, শনশন শব্দ যেন শত অজগরের হিমস্র নিঃশ্বাস। মধু প্রাণপণে ঘরের ভিতর ঢুকে যেতে চাইল, কিন্তু পারল না। ভীষণ হাওয়া তাকে যেন টেনে নিয়ে যাচ্ছে উল্টো দিকে, সেখানে একটা বিশাল গর্ত। এমন সময় আবার সেই ফিসফিস ডাক, এসো আজও আমি তোমার অপেক্ষা। আর পারল না মধু, পড়ে গেল অজ্ঞান হয়ে। কতক্ষণ এভাবে পড়েছিল জানে না মধু। জ্ঞান ফিরতে দেখল মুখের কাছে ঝুঁকে আছে অনির্বাণ, চোখে মুখে চিন্তার স্পষ্ট ছাপ। তুমি ভিতরে আসলে কি করে, কখন এলে, আমি তো দরজা খুলিনি। সেদিনের পর আমি ডুপ্লিকেট একটা চাবি আমার কাছে রেখে দিয়েছিলাম, তাই দিয়েই খুলেছি। কিন্তু তুমি এরকম ঘুমাচ্ছ কেন, কি হয়েছে? অনির গলাটা জড়িয়ে ধরল মধুমিতা, বলল, অনি অনি, এখানে আর আমরা থাকবো না বুঝলে, এখানে এখানে কিছু একটা আছে, ও অশুভ, কোনো অশুভ কিছু, প্লিজ প্লিজ আমাকে আগের বাড়িতেই নিয়ে চলো, আমার আমার খুব ভয় করছে অনি, বলেই বিকেলের সব ঘটনা খুলে বলল মধুমিতা। দেখো মধু, এখনই কোনো ভালো ঘর পাওয়া মুশকিল। যা দেখছো আমার মনে হয় কোনো স্বপ্ন দেখছো, কারণ আজকে কোনো ঝড়ই হয়নি, আর নেমপ্লেট তো আগে থেকেই আছে বড় গেটের সামনে। অনেকদিন পড়ে থাকায় ওতে শ্যাওলা জমেছিল, তাই আমাদের চোখে পড়েনি, এখন পরিষ্কার করার পর নজরে এসছে। আর তুমি তো ঘরেই ঘুমিয়েছিলে, বাইরে তো ছিলে না। যাক, ওসব নিয়ে তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। সান্ত্বনা দেয় অনির্বাণ, আরও কিছু বলবার চেষ্টা করে মধুমিতা, কিন্তু অনির্বাণ থামিয়ে দিয়ে বলে, চলো চলো খেয়ে নেবে চলো, আমি বিরিয়ানি নিয়ে এসেছি, তোমার ফেভারিট না? মধুমিতা উঠে আসে, ওভেনে গরম করে বিরিয়ানি প্লেটে ঢালে অনির্বাণ। সবচেয়ে প্রিয় খাবারটাই খেতে গিয়ে আজ গা গুলিয়ে ওঠে মধুমিতার, মুখ চেপে ধরে ছুটে যায় বেসিনে, বমি করে তুলে দেয় যতটুকু খাবার পেটে ছিল। অবাক হয়ে যায় অনি, কি হলো মধুর, ভালোই তো ছিল সকালে, কাল একবার ডাক্তার দেখিয়ে নিতে হবে। কোনো রকমে অল্প খেয়ে শুয়ে পড়ে দুজনে, মধু মুখ গুঁজে রেখেছে অনির বুকে, প্রাণপণে জড়িয়ে আছে। কেন জানি না মনে হচ্ছে অনির থেকে কেউ যেন দূরে সরিয়ে দিতে চাইছে, কিন্তু কে, কি তার উদ্দেশ্য? ভীষণ শরীর খারাপ করছে মধুর, খুব শীত করছে, দ্রুত বাড়ছে তাপমাত্রা, প্রবল জ্বর এসে যাচ্ছে। অনি দেখছে কাঁপতে শুরু করেছে মধুমিতা, প্যারাসিটামল দিয়েও কমছে না জ্বর। কাঁপতে থাকা মধুমিতাকে সারা রাত বুকে চেপে রাখে অনির্বাণ। বিকাশকে মেসেজ করে দিয়েছে সকালেই যেন একজন ভালো ডাক্তার নিয়ে আসে বাড়িতে, মধুমিতার খুব জ্বর, অফিসেও সে ছুটি নেবে কাল প্রয়োজন হলে। মধুমিতাকে এই অবস্থায় একলা রাখা ঠিক হবে না, অপেক্ষার রাত যেন আর শেষ হয় না, অধীর আগ্রহে সকালের অপেক্ষা করতে থাকে অনির্বাণ। কলিং বেল বাজতেই চমক ভাঙল অনির, ভালো করে সারা রাত ঘুমোয়নি সে, মধুর জ্বর উঠছে নামছে, সাথে বমিও হয়েছে বেশ কয়েকবার, কেন যে আচমকা এরকম হলো কিছুতেই বুঝতে পারছে না। তবে কি সত্যিই এই বাড়িতে কিছু রহস্য জমে আছে? মধুমিতা মিথ্যে কথা বলবে কেন? ও কি সত্যি বলছে, নাকি এসব স্বপ্ন ছিল? নেমপ্লেটে ওই ছবি তো উপরে দেওয়া, তাহলে মাটি খুঁড়ে কেন পাবে মধু? হাজার প্রশ্ন কিলবিল করতে থাকে মাথার মধ্যে। না, বিকাশকে একবার জানাতে হবে সব কিছু, মধুমিতার অসুবিধা হলে অন্যত্র চলে যাবে না হয়। অনি ভেবেছিল এই মাসেই লোন নিয়ে কিনে ফেলবে এই বাড়িটা, তারপর সাজিয়ে নেবে মনের মতো করে। গ্রামের বাড়ি আর সম্পত্তি থাকলেও উত্তরপাড়ার বুকে বেশ অনেকটা জমির ওপর এমন সুন্দর বাড়ি মাত্র 10 লাখে পাওয়া দুষ্কর। সারা রাত বেশ কয়েকবার মাথায় জলপট্টি দিতে হয়েছে মধুকে, সারা রাত বুকের ভিতর মুখ লুকিয়েছিল মধু। ভোরের দিকে একটু তন্দ্রা মতো এসেছিল অনির, তাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করেই বেল বাজতে ভাবলো ডাক্তার নিয়ে এসেছে বিকাশ। মধুমিতাকে আলতো করে বালিশে শুইয়ে উঠে পড়ল অনি, দরজা খুলে দেখে কলমি হাজির, বরাবরের মতো একগাল হেসে বলল, দাদা বাবু তুমি? দিদিমণি কই গো? খুব জ্বর তোমার দিদিমণির, ভেতরে এসো। বলছি আজকে কি রান্নাটা করে দিতে পারবে কলমি? খুব ভালো হয় তাহলে জানো, আমি একবার অফিস যাব, ছুটি নেব কিছুদিন, অফিসের কাজ বাড়িতে বসেই করব, কাল থেকে আমি রান্না করে নেব, শুধু আজকের দিনটা। আমা দিদিমণি জ্বর, কাল দুপুরেও তো ভালোই ছিল, চলো তো দেখি। আর ওসব রান্না চিন্তা করতে হবে না দাদাবাবু, ও আমি করে দেবো, তুমি দিদিমণি খেয়াল রাখো দেখি। কলমি ঘরের ভিতর চলে আসে, পিছনে অনির্বাণও। কলমি বেশ ভালো করে পর্যবেক্ষণ করে মধুমিতাকে, তারপর স্বভাব সুলভ একগাল হেসে বলে, দিদি বলে পোয়াতে গো দাদাবাবু, তুমি বাবা হাস্য গো, যা যাও দোকান থেকে মিষ্টি কিনে আনো দেখে। মুহূর্তে একটা খুশির ঝলক বয়ে যায় অনির মনে, তারপর সন্দিগ্ধ স্বরে বলে, তুমি কি করে জানলে? মধু তো কিছু বলেনি। সেও হয়তো বুঝে উঠতে পারেনি, প্রথম তো অমন হয়। আমি হলুম গিয়ে গায়ের মেয়ে, আমার ঠাকুমা দায় ছিল গো, পোয়াতি মায়েদের বাসা প্রসব করাতো, গায়ে বাসা হলে সব হাসপাতাল ফাসপাতালে যেতে হয় না, আমার ঠাকুমার কাছে থাকতাম বলে আমি সব বুঝি। যাও ডাক্তার ডাকো, দেখো আমার কথা সত্যি কিনা। আচ্ছা আমি যাই রান্না সারাই গে, বাসন কোসনও তো মাজতে হবে। বলছি দাদাবাবু, আজ থেকে না সব কাজ আমি করে দেব, বড় ভালো গো দিদিমণি, এত বাড়িতে কাজ করেছি, এমন বড় বোনের চোখে কেউ দেখেনি গো দাদাবাবু। চা করে দিছি, দুজনে খেয়ে নাও কেমন? ছলছল চোখে বেরিয়ে গেল কলমি, আর বিকাশের সাথে আসা ডাক্তার অনিকে অবাক করে বলল, মধুমিতা অন্তঃসত্ত্বা, দেড় মাসের কুচি ভ্রূণ রয়েছে ওর জঠরে। মধুমিতা আর অনির্বাণের আনন্দ দেখে কে, যদিও ওদের বিয়ে হয়েছে মাত্র দেড় বছর, এরই মধ্যে বাচ্চা, তবুও আগত সন্তানের কথা ভেবে ভারী খুশি হলো দুজনে। মধুমিতা বলল, এই বাড়ি কিন্তু খারাপ নয়, আমাদের জীবনের সবচেয়ে খুশির খবর শুনেছি এই বাড়িতে, আমি আর এখান থেকে যাচ্ছি না, আজ থেকে আর কোনো চিন্তা করব না, আমাদের সোনাকে আনতে হবে খুব ভালোভাবে, দেখো আমি ঠিক নিজের খেয়াল রাখব। অনি আনন্দে জড়িয়ে ধরে মধুকে, ওর পেটের মধ্যে মুখ রেখে খুঁজতে থাকে তার ভ্রূণের অস্তিত্ব। ওদিকে কারো চাপা দীর্ঘশ্বাস ক্রুড় হয়ে ওঠে, দোতলার বন্ধ দরজার ওপাশে কোনো হিংস্র আত্মা আরো হিংস্র হয়ে ওঠে, বন্ধ ঘরের ভিতর প্রচণ্ড ঝড় ওঠে, উলট পালট হয়ে যায় ধুলো ভরা আসবাবপত্রগুলো, জাল বুনতে থাকা মাকড়সাগুলো স্তব্ধ হয়ে যায়, চামচিকের দল ভয়ে উঠতে থাকে ইতস্তত, কেউ চিৎকার করে বলতে থাকে, এ হতেই পারে না, মইনি আমার, ওকে ভালোবাসার অধিকার শুধু আমার, ওর পেটে বাচ্চা, অনেক ভালোবাসার ফসল সব আমি সমূলে উপরে ফেলবো, ওর পেটে বড় হবে আমার সন্তান, আমি সব শেষ করে দেব, ছায়াহীন একটা কায়া নিষ্ফল আক্রোশে ফুঁসতে থাকে অবিরাম, তার ক্রুর নিঃশ্বাস আছড়ে পড়তে থাকে মোহিনী ভিলার দেওয়ালে দেওয়ালে। বেশ কয়েকটি দিন কেটে গেল নির্বিঘ্নেই, নিজেকে অনেকটা সামলে নিয়েছে মধুমিতা, অনিকে অনুরোধ করেছে অফিস যাওয়ার জন্য, কলমিও তার ভয় ভুলে থেকে যাচ্ছে আরও দু ঘন্টা। এখন কলমিই বেশি রান্না করে দেয়, বারবার বলে, দিদিমণি খুব সাবধানে থেকো, প্রথম বাচ্চা। তাই করে মধুমিতা, তবে শুয়ে বসে আর কতই বা দিন কাটানো যায়, খুব একটা লেখাতেও মন দিতে পারছে না, ঘুম পেয়ে যায় ভীষণ, খাওয়াতে অরুচি বলে ক্লান্তিও দিনভর, তবু কলমি আগলে রাখে বড় বোনের মতো করে। ঘটনাটি ঘটল সেদিন দুপুরেই, হঠাৎ করেই কলমির মামা শ্বশুর মারা গেছেন, বাধ্য হয়ে কলমি ঘরের কাজ মিটিয়ে চলে যায় তাড়াতাড়ি, বারবার সাবধান করে যায় ঠিকঠাক থাকতে, অনির্বাণ একটা করে ডুপ্লিকেট চাবি নিয়ে যায়, তাই দরজা খুলতে ওঠারও দরকার হয় না। দুপুরে খেয়ে ঘুমিয়ে যাবে ঠিক করল মধুমিতা, অনিও আজ শীঘ্রই ফিরে আসবে, কলমি ফোন করে বলে দিয়েছে। দরজা বন্ধ করে শুয়ে পড়ে মধু, ঘুমিয়েই ছিল। শীতটা আজ যেন বেশ তীব্র, গরম কম্বলটা মুড়ি দিয়ে একটা লেখায় মন দিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুচোখ জুড়ে নেমে এলো গভীর ঘুম। ঘুমের মধ্যে তলিয়ে গেল অন্য কোনো সুরের মূর্ছনায়। চোখ খুলল মধুমিতা, শরীরে ক্লান্তির লেশ মাত্র নেই, সুরটা বড় টানছে তাকে। মধুমিতা একটা একটা করে সিঁড়ি পেরিয়ে গিয়ে দাঁড়ালো সেই বন্ধ দরজায়। হাতল ঘোরাতেই খুলে গেল বন্ধ দরজা। অবাক মধুমিতা দেখল, এক বছরের পরিত্যক্ত ঘরেও ধুলো ময়লার চিহ্ন মাত্র নেই। দেওয়ালে বড় পর্দা টাঙানো, সারা ঘর জুড়ে এমন সব ফুলদানি রাখা যেগুলি ভীষণ পছন্দ মধুমিতার। সে এগিয়ে গিয়ে সরিয়ে দিল দেওয়ালের পর্দা। সেখানে ভীষণ সুন্দর এক তৈলচিত্র, যেটা মধুমিতারই। হলুদ শাড়ি, লাল ব্লাউজ, খোলা চুল হাওয়ায় উঠছে। ভীষণ অবাক হয়ে ছবিটার গায়ে হাত রাখল মধু। ঠিক তখনই ঘটে গেল এক অবাক ঘটনা। সামনের পিয়ানোর টেবিলে বসে আছে একটা ছেলে, সুর তুলছে খুব মৃদু লয়ে। যেমন তেমন সুর নয়, বিচ্ছেদের সুর। মধু এগিয়ে এলো সামনে, বলল, কে তুমি? সামনে ঘুরে বসতেই ছেলেটিকে চিনতে পারল মধুমিতা। খুব চেনা ওই লম্বা ফর্সা সুপুরুষ তিমির নামের ছেলেটা। ছেলেটির চোখের মুগ্ধতা আজও রয়ে গেছে। সেই একইভাবে মধুর দিকে আজও তাকিয়ে আছে তিমির। তুমি এখানে? এক মনে বসে সুর তুলতে থাকে পিয়ানোতে। এ সুর খুব চেনা, খুব চেনা মধুর। মধু এগিয়ে যায় পিয়ানোর দিকে, ছেলেটি উঠে সরে যায় অন্য একটা টেবিলে। সেখানে ছড়ানো আছে আঁকার নানা সরঞ্জাম। মধু সুর তুলছে পিয়ানোতে, কি অপূর্ব মূর্ছনা ছড়িয়ে যাচ্ছে চারপাশে, আর মন্ত্রমুগ্ধের মতো ছবি এঁকে যাচ্ছে ছেলেটা। তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে হুবহু মধুমিতার অবয়ব। এরপর কি ঘটেছে কিছুই জানে না মধু। হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে। মধুর মাথাটা ভীষণ ভার হয়ে টলে ওঠে, উঠতেই পারে না পিয়ানো ছেড়ে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে অনির্বাণ ঘরে ঢোকে, দেখে সারা ঘর অন্ধকার। আলো জেলে দেখতে পায় মধু ঘুমিয়ে আছে, আবার গা পুড়ে যাচ্ছে ভীষণ জ্বরে। অনি অবাক হয়, সকালেও তো মধু খুব ভালো ছিল, দুপুরেও ফোনে কথা হলো, এই কিছুক্ষণের মধ্যে কি এমন হলো? ওকে তুলে মাথা ধুইয়ে দিল অনি, খাবার খাইয়ে জ্বরের ওষুধ দিল। ক্লান্তিতে চোখ ভেঙে আসছে, তবু ঘুমোতে পারছে না অনি। মধুর মায়াময় মুখটার দিকে তাকিয়ে কান্না এসে যাচ্ছে তার। কি হচ্ছে মধুমিতার? কেন এই হাসি খুশি মেয়েটা হঠাৎ হঠাৎ জ্বরে পড়ছে? ভাবতে ভাবতে একটা সময় তন্দ্রা এসে গিয়েছিল অনির, কিন্তু হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। দেখলো চুপি চুপি বিছানা ছেড়ে উঠে যাচ্ছে মধু। ও ভাবল ওয়াশরুমে যাবে হয়তো, কিন্তু অনিকে অবাক করে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল মধু। দরজা ধাক্কাতে ধাক্কাতে অনি দেখল সেই বন্ধ দরজায় হাত রেখে মধু চলে গেল দোতলার সিঁড়ি বেয়ে। তারপর অনেক কষ্টে দরজা খুলে অনির্বাণ উপরে উঠতে উঠতে শুনতে পেল কি সুন্দর মৃদু এক অপার্থিব সুর ভেসে আসছে। সেই বন্ধ দরজা এখন খোলা, মধু গিয়ে বসেছে পিয়ানোয়, আর সামনে বসা একটা ছেলে তন্ময় হয়ে এঁকে চলেছে মধুকে। ছেলেটাকে খুব চেনা লাগছে অনির্বাণের, কোথায় যেন দেখেছে। কিন্তু মধুমিতা এখানে কেন? ওই ছেলেটি বা কে? মধু তো পিয়ানো বাজাতে পারে না, ইনফ্যাক্ট কখনো পিয়ানো বাজিয়েছে বলে মনেও হয় না। তাহলে তাহলে কি হচ্ছে এসব? আর ভাবতে পারল না অনি। ছুটে ঘরে গিয়ে দেখে সারা দেওয়াল জোড়া শুধু মধুর ছবি আঁকা। মধুকে নাড়া দিতেই থেমে গেল সেই করুণ সুর। পিয়ানোয় মাথা রেখেই আবার অজ্ঞান হয়ে গেল মধু। মুহূর্তে মিলিয়ে গেল সেই ছেলেটা। সাজানো ঘর হয়ে গেল এলোমেলো ঝুলকালি ভরা। বাদুর চামচিকে উড়ে বেড়াচ্ছে ঘর ময়। মধুকে কোলে নিয়ে কোনো রকমে নিচে নেমে এলো অনি। ফোন করল বিকাশকে। এই ঘরের রহস্য তাকে জানতেই হবে। মধু মধু, ওঠো না সোনা, কি হয়েছে তোমার বলো আমায়। ব্যাকুল হয়ে মধুকে ঝাঁকাতে থাকে অনির্বাণ, কিন্তু সাড়া আসে না। প্রচণ্ড জ্বরে তখনও বেহুশ হয়ে আছে মধুমিতা। ডাক্তার এসে ওষুধ দিলেন, বললেন, চিন্তার কোনো কারণ নেই, স্ট্রেস থেকেই সবকিছু হচ্ছে। ওর পাশে বেশিক্ষণ থাকুন, খোলা হাওয়ায় নিয়ে একটু হাঁটাহাঁটি করুন, ভালো বই পড়তে দিন, পছন্দের গান শোনান, ব্যাস সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যান। অনি ও মধুমিতাকে ঘিরে রাখে সব সময়। এরপর থেকে দুদিন ভালোভাবেই কেটে যায়। তৃতীয় দিন শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতের বৃষ্টি ভীষণ মারাত্মক, ঠান্ডায় হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। যত সন্ধে নামে বৃষ্টি আর শীত যেন ততই বেড়ে যেতে থাকে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ে দুজনে। গরম ব্ল্যাঙ্কেট আর অনির বুকের ওমে গভীর ঘুমে তলিয়ে যায় মধুমিতা। রাত তখন আড়াইটে। বজ্রপাতের শব্দে ঘুম ভাঙে অনির। ঘর ঘুরঘুরটি অন্ধকার। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, বাজও পড়ছে মুহুর মুহুর। এ কি, পাশে মধুমিতা নেই কেন, গেল কোথায়? হাতরে হাতরে মোমবাতি খুঁজল অনির্বাণ, পেল না। মোবাইলে চার্জও কম। মধু কই, ওয়াশরুমে কি? এক দৌড়ে ওয়াশরুমে গেল অনি। না, কেউ নেই। মোবাইলের টর্চ জেলে পাশের ঘরে গিয়ে চোখ কপালে উঠল অনির। সারা ঘর ময় কাপড় জামা ছড়িয়ে আছে। ওদের শোবার ঘরে একটা আলমারি থাকলেও পাশের ঘরে আরও একটা আলমারি আছে, সেটাতে অনি আর মধুর পুরনো জামা কাপড় রাখা থাকে। সেখানকার সব কাপড় ঘর ময় ছড়ানো, আলমারি হাট করে খোলা। ড্রেসিং টেবিলের ওপর থেকে সিঁদুর কৌটো পড়ে গেছে। ঘর বারান্দা ব্যালকনি কোথাও নেই মধুমিতা। তবে কি ও সেই বন্ধ ঘরটাতে আছে? প্রবল বৃষ্টির রাতে হাড়হিম ঠান্ডায় শ্বেত পাথরের মেঝেতে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠে এলো অনির্বাণ। ওর ধারণাই ঠিক। মৃদু একটা মোমের আলোর সামনে হলুদ শাড়ি, লাল ব্লাউজ, কপালে বড় লাল টিপে মোহময়ী সাজে আবিষ্ট মনে বসে আছে মধুমিতা। আর সেই ছেলেটা তন্ময় হয়ে এঁকে চলেছে ওর ছবি। পা টিপে টিপেই অনি ভেতরে এল। ওদের কোনো হুঁশ নেই, ওরা যেন এই পৃথিবীরই নয়। মনে হচ্ছে অন্য কোনো গ্রহ থেকে চলে এসেছে এই পৃথিবীতে। হাঁটতে হাঁটতে হঠাৎ অনির্বাণের হাত ছুঁয়ে গেল পিয়ানোতে। সঙ্গে সঙ্গে সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো ফিরে গেল 1931 সালে। শেষ হলো আজকের গল্প মোহিনী ভিলার প্রথম পর্ব। গল্পের পরবর্তী এবং অন্তিম পর্ব নিয়ে আমরা আবার আসছি পরের সপ্তাহে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আগামীতে এমন রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পাসুর ইউটিউব চ্যানেলটি।